نبی لو سلام آمان رسول لو سلام ایجل سار اے عربی لو سلام سلسل فرفورار امراج پبول آپو مدینہ جانے کا کچھ غیبوں سے سما ہو جائے محبوب خدا کی روزے پر قربان میری جان ہو جائے یا رسول یا حبیب سلام صلوات اللہ علیک চোখে পানি আসে না, এখন কি করবো? আমার আল্লাহ বলে বান্দারে কান্দতে তোকে হবে না, কাঁদার মতো একটু অভিনয় কর, কাঁদার মতো একটু অ্যাক্টিং কর, তোর অভিনয় করে কান্নাটাকে আমি আল্লাহ আসল কান্না বলেই নাজার দিয়ে দেব। কান থেকে বলেছে মুখটা বেঁকা না, তুই মুখটা বেঁকা আল্লাহ কেন বলে বোকা, তোদের যদি অভিনয়টাকে না মানি তাহলে তোদের জন্য আমার দোস্ত কাঁদবে মোহাম্মদ হাবিবুল্লাহ, যার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আমার দোস্তর চোখের পানি বন্ধ রাখার জন্য আমি আল্লাহ তোদের অভিনয়টাও মানতে বাধ্য হচ্ছি। কি আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? কে কাঁদবে আমাদের জন্য? তাই আল্লাহ সব বুঝি, ওরা গুনাহ করে ফেলবে কিন্তু ওদের আমি চোখের পানির পরিবর্তে মাফ করে দেব, না পারলে অভিনয় করবে আমি তাই মাফ করে দেব। ম্যাঙ্গো ফ্রুটি খেয়েছেন? আমের জুস বলে চলে কিন্তু ওটা মিষ্টি পানিতে আমের সেন্ট মারা আছে। আল্লাহ বলছে এই মডার্ন সায়েন্সের যুগে চাঁদে মানুষ যাওয়ার যুগে যদি ফ্লেভারেবল ওয়াটারকে ম্যাঙ্গো জুস বলতে পারে চালাক মানুষগুলো, আমি আল্লাহ ফ্লেভারেবল ক্রাই কান্না সেন্ট মিশানো কান্না নয় ওটাকে অরিজিনাল বলে চালাতে পারি। বলুন সুবহান, কি বক্তব্য, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বাড়ালে বাড়তে থাকবে। যাই হোক, এখন তাই বলছি আমরা একটু অন্তর দিয়ে তওবা করি, কিস্তি দিয়ে ইনস্টলমেন্ট দিয়ে খোদা করে ফেলি যে কিছু করার নেই, তোমার দরবারে এসছি তুমি যার নামে দিতে পারো দাও আমাদের। কেন যখনই বলবে যা যার নামে যে সবাই মিলে কাঁদবো, আর আমার আল্লাহ রহমান রহিম মা তো ছেলের কান্না সহ্য করতে পারে না, খোদা মায়ের মনে দয়া কে দিয়েছে? সুবহানাল্লাহ, মায়ের মনে দয়া কে দিয়েছে? শুনছে চোখ ভরা পানি কানছে পাগল হয়ে গেছে, বুকগুলো উদিলা কাঁপতে আরম্ভ করে দেয়। এক সময় একটা মেয়ে তোদের সন্তানকে কোথায় হারিয়ে ফেলে আর খুঁজে পাই না, এদিকে খুঁজে ওদিকে খুঁজে এদিকে যাই ওদিকে যাই, যখন বাচ্চাটাকে খুঁজে পাই তার গালে চুমা খাই, তাকে স্তন পান করাই, বুকে করে জড়াই। আমার রাসূল থামেরে দেখতে দেখতে সাহাবাদের বলে আতারা, আমার সাহাবা তোমরা কি কিছু দেখলে? কলু বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর দেখলাম। বলে কি দেখলে? বলে বাচ্চাটাকে তার মা কত আদর করছে। আমার রাসূল বলে ওই বাচ্চাটাকে ওই কুলি যাচ্ছিল ধনটাকে তোর মা কি দুই হাতে করে তুলে আগুনে ফেলতে পারবে? বলে কাল্লা ইয়া রাসূলুল্লাহ, কখনোই সম্ভব নয়। আমার রাসূল বলে কে দিল মায়ের মনে এত দয়া? আজকে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, মা তো মা, কোনদিন তার সন্তানকে কি দু হাতে তুলে চুলোই ফেলতে পারবে আগুনে ফেলতে পারবে? আমার আমার রাসূল বলে যেমন মা নাকি তার বাচ্চাকে সামান্য এক ফোঁটা মমতা পেয়েছে আল্লাহর কাছ থেকে, তাই তার বাচ্চাকে যদি আগুনে ফেলতে না পারে আমার আল্লাহর কাছে আছে রহমতের সাগর, অত দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে, এক ফোঁটা পৃথিবীতে দিয়েছে, তাই মায়েরা তার বাচ্চাকে বুক থেকে ছাড়ে না। তেমনি আমার বিশ্বাস যেমন মা নাকি তার বাচ্চাকে আগুনে ফেলতে পারে না, আমি তোমাদের মোহাম্মদ হাবিবুল্লাহ বলেছি আমার আল্লাহ কোনদিন দুই হাতে করে তুলে আমার উম্মতদের জাহান্নামে ফেলতে পারবে না। কথা আমার বুঝতে পারছেন না? এটাই আমাদের বিশ্বাস, আমাদের জন্য তো আমার রাসূল কাঁদবেন, নবীর কান্নাকে উপেক্ষা আল্লাহ করতে পারবেন না। আমার নই বলে দিয়েছে তো, আল্লাহ যদি একটা বাইরে থাকে তোমার হাবিব যাবে না ওই জান্নাতে, সব কটাকে দেবে তারপর আমি ঢুকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে যাচ্ছে কি যাচ্ছে না আমার ভাইরা? তাই একটুখানি সকলে মিলে পড়ি আল্লাহ তাআলা, আমি সগীরা কবীরা জানা অজানা তমাম গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ ও রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশাক মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দুনিয়াতে লও কান্দায়াল কবরে কান্দিও না, দুনিয়াতে লও কান্দায়াল কবরে কান্দিও না, জাহান্নামের আগুন মোরা, জাহান্নামের আগুন মোরা সইতে পারবো না, দুনিয়াতে লও কান্দায়াল কবরে কান্দিও না। গুনাহগার নাপাক জবান থেকে পবিত্র কালামুল্লাহ হাদিস মিলাদ কিয়াম সালাম ইবাদতে মাআনি বদনি যে যা বলেছি পড়েছি কয়েছি আল্লাহ কিছু সওয়াব আতা করলে, খাস করে হুজুর পুর নূর আমার হাবিবের পবিত্র রূহ পাকে সওয়াব কে পৌঁছে দাও আল্লাহ। আদম থেকে ঈসা তমাম আম্বিয়াদের আরে পৌঁছে দাও, সাহাবা তাবেইন তাবে তাবেইন আইম্মা মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুআল্লিকিন মুহাক্কিকিন চার ইমাম চার পীরান পীরের আরে সওয়াব কে পৌঁছে দাও, বড় পীর সাহেব খাজা সাহেব বখতিয়ার কাকী নিজামউদ্দিন আউলিয়া বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আলফসানি আকি সিরাজি শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি তমাম পীরানদের আরে সওয়াব কে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ খাস করে সওয়াব কে আমরা যারা হাজির হয়েছে সৈয়দ শহাদা ইমাম হাসান ইমাম হুসাইনের রুহে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ খাস করে সওয়াব কে আমরা অনেকে হাজিরা হয়েছি হাজিরা দিতে পারিনি আল্লাহ, আমাদের পীর মসজিদ বড় পীর সাহেব খাজা সাহেব বখতিয়ার কাকী নিজামউদ্দিন আউলিয়া বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আলফসানি আকি সিরাজি শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি তমাম পীরানদের আরে সওয়াব কে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ খাস করে সওয়াব কে মুজাদ্দিদ জামান আমাদের দাদা হুজুরের রুহে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ আমাদের পাঁচ হুজুরের রুহে পৌঁছে দাও আল্লাহ, খাস করে আমাদের পীর মিজলা হুজুরের রুহে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ খাস করে এই পীরানদের সাথে সাথে মুজাদ্দিদ জামানের যত আলা ঔলাদ চলে গেছে আল্লাহ, হযরতে পীর আল্লামা বাকি বিল্লাহ সিদ্দিকী চাচা জান হুজুরের রুহে সওয়াবকে পৌঁছে দাও, পীর আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী চাচা জান হুজুরের রুহে সওয়াবকে পৌঁছে দাও, পীর আল্লামা হবিবুর রহমান সিদ্দিকী চাচা জান হুজুরের রূপাকে সওয়াব, আল্লাহ আমার চাচা জান চাচা চলে গেছে, তাদের আর ভয় পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ খাস করে যারা হাজির হয়েছে, হাজিরা দিয়ে চলে গেছে, মেহনত মুশাক্কাত করেছে, আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি এই কবরস্থানে দূর দূরান্তে যে যেখানে শুয়ে আছে, মা বোনেরা হাত তুলেছে, কারো স্বামী গেছে, কারো স্ত্রী গেছে, তামামদের আর ওয়ে সওয়াবকে পৌঁছে দাও আল্লাহ। সকলের কবরকে কুশাদা করে দাও আল্লাহ, সকলের কবরের মধ্যে তোমার রহমত দাও আল্লাহ, অন্ধকার কবরেতে নূরের বাতিকে জ্বালিয়ে দাও আল্লাহ, আল্লাহ তাদেরকে নূর আলা নূরের তাসবীর বানিয়ে দাও আল্লাহ, আল্লাহ খাস করে জান্নাতুল ফিরদাউস দাও আল্লাহ তাদের। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ কি অবস্থায় জানেন, আল্লাহ সকলকে শেফা করলে এনায়াত করো আল্লাহ, আল্লাহ শেফা দাও আল্লাহ, শেফায় কলিয়া আতা করো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে ঋণগ্রস্ত আছে আল্লাহ, ঋণ থেকে উদ্ধার করো আল্লাহ, আমাদের মধ্যে অসুখে লিপ্তদের অসুখ থেকে নাজাত দাও আল্লাহ, আল্লাহ অনেকে আছে আল্লাহ বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করো, কে কোথায় ফেঁসে আছে জানি না আল্লাহ সকলকে উদ্ধার করো আল্লাহ। আল্লাহ কোকিল কোনটি হয়ে চাইতে পারি না, তুমি তো বোবার ভাষাও বোঝো আল্লাহ, তবে মনের কথাগুলো বুঝে নাও আল্লাহ, সবই তো বলতে পারছি না। আমার আল্লাহ যাদের আব্বা আম্মা হায়াতে আছে আল্লাহ ওদের মতো তুলে নিয়ে আমাদেরকে ইয়েতিম করে দিও না আল্লাহ, আল্লাহ আমাদের আব্বা আম্মার হায়াতকে দারাজ করো আল্লাহ। আল্লাহ আমার মঈনুদ্দিন ভাই আরো কমিটির ভাই, অনেককে চিনি অনেককে চিনি না আল্লাহ, তাদের এই উত্তম প্রয়াসকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ওসিলা করে গ্রাম থেকে বালা মুসিবতকে দূর করো আল্লাহ, আমাদের নিজ নিজ বাড়িতে খায়ের বরকত দাও আল্লাহ, আল্লাহ আমাদের নামাজি মুত্তাকি পরেজগার দিনদার আল্লাহ ওয়ালা করে দাও আল্লাহ, মাহবুবের আল্লাহ ওয়ালি করে দাও আল্লাহ, বাড়িতে জওয়ান যুবতী বোনেরা আছে আল্লাহ কার বাড়িতে দিয়ে কারা মারবে কারা জ্বালাবে জানি না আল্লাহ, আল্লাহ তাদের নসিব তকদিরকে তুমি বুলেন্দ করো আল্লাহ। আল্লাহ খাস করো www.anibas.in